আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরগুনা জেলার সদর উপজেলার অন্তর্গত উত্তর কদমতলা বৈকালীন বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিনই বায়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে সবর ধরে এত রাত্রিতেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে মনোযোগের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে দুই একটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হলো আল হাদিস ওয়া সুন্নাহ। বর্তমানে একটা ভাসমান কথা, ভাসমান কথা বুঝেন, ভাসমান কথা বুঝেন কিনা, হ্যাঁ, বায়বীয়, মানে যেটা কিতাবেও নাই, কাগজেও নাই, কলমেও নাই, কোনো জায়গায় নাই, যেটা মানুষের মুখে মুখে ভাসে, বক্তা ভাইয়ের মুখে মুখে শোনা যায়, তারপরে বিভিন্ন মাজ মাহফিলে শোনা যায়, যেটার কোনো ভিত্তি নাই, এরকম কথাগুলোকে বলা হয় ভাসমান কথা, বায়বীয় কথা। আপনাদের আঞ্চলিক ভাষায় এগুলোর কি বলে? জি, হ্যাঁ, মানে বেহুদা কথা। তো এরকম একটা কথা সমাজে ঘুরে, সেটা হলো হাদিস মানা যাবে, হাদিস মানা যাবে না, সুন্নত মানা যাবে, সুন্নত মানতে হবে, হাদিস মানা যাবে না। এই বায়বীয় ভাসমান কথাটা সম্পর্কে আমরা প্রথমে একটু আলোকপাত করব যে আসলে ঘটনাটা কি। দ্বিতীয় বিষয় হলো সমাজে আমরা যে দাওয়াতি কাজটা করি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরা বাংলায় যে দাওয়াতটা দিই, আমরা দুইটা জিনিসের দাওয়াত দিই। একটা জিনিসের দাওয়াত দিই শেরেক মুক্ত তাওহিদি ইমান, আরেকটা জিনিস বেদাত মুক্ত সুন্নতি আমল। এই দুটা দাওয়াত দেওয়ার পরে আমাদেরকে, আমাদের নিকটে প্রশ্ন আসে যে মিয়া, তুমিও তো বেদাত, তুমিও তো রাসুলের যুগে ছিল না, রাসুলের যুগে মাইক ছিল না, রাসুলের যুগে কোরআনে কারিম যেটা পড়ো তোমরা, এই কোরআনে কারিম এটার ভিতরে তো রাসুলের যুগে জের জবর পেশ নোক্তা কিছুই ছিল না, তাহলে এই কোরআন কেমনে পড়া যাবে? তোমরা বিমানে করে হজ করতে যাও কেন? তারপরে মসজিদে এসি লাগাও কেন? টাইলস লাগাও কেন? ফ্যান লাগাও কেন? এরকম মসজিদে নামাজ পড়ো কেন? এগুলো তো আমার নবীর যুগে ছিল না। তো নবীর যুগে না থাকলে যদি করাই না যায় তাহলে তো এগুলো করা যাবে না। এই জন্য বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য আপনাদের সামনে কয়েকটা বেদাতের সূত্র আলোচনা করব। শুধু তিন নম্বর, আমরা দাওয়াত দিই শিরকের বিরুদ্ধে, আমরা দাওয়াত দিই বেদাতের বিরুদ্ধে, এখন সমাজে কিছু কিছু ভাই লুকাই লুকাই গোপনে গোপনে কয় কি কয়, শুনেন এরা কিন্তু লামাজাবি, কি কয়? লামাজাবি। অথচ আমরা মাজহাবের বিরুদ্ধে কিছুই বলি না, আমরা বলি কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তাহলে আমাদেরকে যদি বলার দরকার হয় তাহলে বলবে যে শুনেন এরা হলো লা শিরকি লা বেদাতি, এরা শিরক করে না বেদাত করে না। কিন্তু এই কথা না বলি উল্টা বলে কি আরেকটা কথা বলে, সেটা লা মাজহাবি, এরা মাজহাব মানে না। শুনো, তাহলে এই যে লা মাজহাবি সম্পর্কে কিছু জিনিস জানা দরকার। এটা কি জিনিস জানা দরকার আছে না? আর চার নম্বরে একটা বিষয় বলবো, সেটি হলো আমাদের সম্পদের জাকাত এবং ওসর সম্পর্কে। শেখ শাসে এটা বলতে চাইছিলেন, সময় পান নাই আর আজকে বলতে পারেন নাই, এই জন্য ওইটা দিয়ে চারটা বিষয় অল্প অল্প একটু কথা বলে আমরা আজকের তাফসীরে কোরআন মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে বসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। প্রথম বিষয় বলছি কি, হাদিস ওয়াস সুন্নাহ। কয় ভাই শুনেন, সুন্নত মানতে হবে, আপনারা সুন্নত মানবেন, হাদিস মানা যাবে না। তাহলে বোঝা যায় হাদিস এক জিনিস, সুন্নত আরেক জিনিস। অথচ যুগে যুগে চোদ্দশো বছর ধরে হাদিস আর সুন্নত দুইটাকে এক জিনিসই মনে করা হইতো। এবং আপনারা বলেন যে মুরব্বীরা যারা আছেন জন্মলগ্ন থেকে, আপনারা বলতেন যে কোরআন হাদিস মানে চলি, কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। কোরআন আর হাদিস বলতেন না কি? বলতেন না কি যে কোরআন আর সুন্নত মানার চেষ্টা করি, এরকম বলতেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যে আকীদারে হোক সে কিন্তু বলে যে ভাই আমরা কোরআন হাদিস মেনে চলি, কোরআন হাদিসে যা আছে তাই বলেন, কোরআন হাদিসের বাইরে আমি যাব না। সবাই কিন্তু কোরআন আর হাদিস বলে, বলে না কি কোরআন আর সুন্নত মানি চলি, একথা কয়? তাহলে বোঝা যায় চোদ্দশো বছর ধরে কিন্তু এই ধারাটাই চলতেছে যে কোরআন হাদিস, কোরআন হাদিসে যা আছে আমরাও তার সাথে আছি। কিন্তু ইদানিং হঠাৎ করে বাইরেছে বাংলাদেশে, কয় হাদিস মানা সম্ভব না, মানতে হবে কি সুন্নত। হাদিস বলতে কোরআনে কারিম কেও বোঝায়, হাদিস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না কেও বোঝায়। হাদিস এমন একটা শব্দ যে শব্দটার দ্বারা কোরআনকেও বোঝায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও বোঝায়, দুটাকে হাদিস দ্বারা বোঝানো হয়। এই জন্যই যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম এই শব্দটাকে ব্যবহার করতেন, আসহাবুল হাদিস ব্যবহার করতেন, আহলুল হাদিস শব্দ ব্যবহার করতেন। এখানে হাদিস মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্না, দুটাকে একসাথে বোঝানোর জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ, এরকম যুগে যুগে বড় বড় ইসলামিক স্কলাররা এই শব্দটা ব্যবহার করতেন। কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলছেন। সূরা আন-নিসার ৮৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে হাদিস বলার ক্ষেত্রে আর কে বেশি সত্যবাদী হতে পারে? সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হাদিস মানে কি? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামকে আল্লাহ বলছেন এটা হাদিস। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে তারা কোন হাদিসের উপরে ইমান আনবে, কোন হাদিসের উপরে ইমান আনতে চায়? এখানে হাদিস মানে কোরআন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল হাদিস নাজিল করেন, এই আহসানুল হাদিস মানে কোরআন। এভাবে কোরআনে কারিমের আরো অনেক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, কিতাবুল্লাহকে হাদিস বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন, আলোচনা করতেন, বয়ান করতেন, প্রথমে একটা হাদিস বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার যত হাদিস আছে সবচেয়ে উত্তম হাদিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। আরেক রাওয়ায়েতে আসছে ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, কোন রাওয়ায়েতে আসছে খাইরাল হাদিসে, কোন রাওয়ায়েতে আসছে আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সবচেয়ে উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে আল্লাহর কিতাব একটা হাদিস, তো যদি বলেন যে হাদিস মানা যাবে না, তাহলে কি কোরআন মানা যাবে না, আল্লাহর কিতাব মানা যাবে না নাকি? তাহলে হাদিস মানে তো কোরআন, যদি কেউ বলে হাদিস মানা যাবে না তো কোরআন মানা যাবে না, নাউজুবিল্লাহ। কোরআন না মানলে সে মুসলমান থাকবো? কেউ যদি কেউ আমি কোরআন মানি না খালি সুন্নত মানি, হাদিস মুসলমান থাকবো? তো কিভাবে একজন মুসলিম বলতে পারে যে আমরা হাদিস মানি না, মানে কোরআন এই সুন্নত? হাদিস যদি না মানেন তো মুসলমান না, কারণ আল্লাহর কিতাব আল্লাহর কোরআনকে যদি না মানে কোরআন অস্বীকারী। আগে শুনতাম এতদিন মন কেড়িনি হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত অস্বীকারীর কথা যুগে যুগে শোনা গেছে, কিন্তু কোরআন অস্বীকারী শোনা যায় নাই। ইদানিং এই নতুন ফেতনা যে কোরআন অস্বীকারী, মানে হাদিস অস্বীকারী মানে কোরআন অস্বীকারী, কারণ হাদিস মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে হাদিস হলো কি, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হলো হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় বারবার একটা কথা বলতেন, যেই কথাটা আপনার হাশিয়া আব্দুল মুহতার হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে এখনো আছে, সেই কথাটা ছিল বারবার তিনি বলতেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে এটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে অনুসারীদেরকে বারবার বলতে চেয়েছেন যে হাদিস যখন সহিহ হবে, এখানে বলেন নাই যে ইজা সহা সুন্নাহ ফাহুয়া মাযহাবি, সুন্নাহ যদি সহিহ হয় এটাই আমার মাযহাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেন নাই, বলছেন কি ইজা সহাল হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মিয়া হাদিস মানতে হইব, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে অনুসারীরা কখনো না না হাদিস মানা যাবে না। এরপরে আসেন হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কি বলা হয়? হাদিস বলা হয়। কিন্তু আরেকটা জিনিস আমি বলি এর সাথে, বাংলাদেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় কওমি মাদ্রাসায় নুরুল আনোয়ার কিতাব পড়ানো হয়, এটা উসুলে ফিকহের কিতাব, এবং মাদ্রাসার মধ্যে সবচেয়ে কঠিন কিতাব মনে করা হয় এটাকে। আলিম মাদ্রাসায় ফাজিল মাদ্রাসায় যিনি সবচেয়ে ভালো আলেম তিনি নুরুল আনোয়ার পড়ায়, মানে এটা সব আলেম সব শিক্ষক পড়াইতে পারে না। এই নুরুল আনোয়ারের মধ্যে লেখা আছে প্রথমে সুন্নার সংজ্ঞা দেওয়া হয়েছে, সুন্নতের সংজ্ঞা দিয়ে এরপরে বলা আছে নুরুল আনোয়ারের মধ্যে ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, সুন্নাটা হলো হাদিসের সমার্থবোধক, একই অর্থ, হাদিস মানে যা সুন্না মানিও তা। এটা নুরুল আনোয়ারে লেখা আছে। আমাদের এই প্রত্যেকটা আপনাদের বরগুনাতে যত আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় নুরুল আনোয়ার আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে নুরুল আনোয়ারেই সুন্নতের সংজ্ঞা দেওয়ার পরে বলা আছে যে এটা ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, সুন্নাহ হাদিসের সমার্থবোধক। অথচ সমাজে ভাসমান কথা হলো কি, হাদিস মানা যাবে না। আচ্ছা হাদিস মানা যাবে না কেন, আরেকটা দলিল আছে, দলিল হলো মিয়া হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারোটা বিয়ে করেছেন, হাদিসে আছে। মিয়া তুমি এগারোটা বিয়ে করো না কেন, কি বলেন, আছে না? হ্যাঁ বলতেছে মুরব্বি বুঝতে, এটা বলতেছে তো, এটা ভাসমান ওয়াজের ময়দানে বিভিন্ন জায়গায় কথাটা চলে, কয় মিয়া হাদিসে তো এগারোটা বিয়ের কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারোটা বিয়ে করছে, তুমি করো না কেন? তাহলে এখন আপনি কি বলবেন, হাদিসে তো আছে? আমি প্রথমেই বলছি মিয়া হাদিস মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ না, হাদিস মানে কোরআনও। তাহলে হাদিসে শুধু এগারোটা বিয়ের কথা আছে কথাটা ঠিক নয়, হাদিসের মধ্যে চারটা বিয়ের কথাও আছে, আছে না? হাদিসের মধ্যে চারটা বিয়ের কথা আছে, কোথায় আছে? সূরা আন-নিসার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফা ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন, বিয়ে করো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই তিন চার। তবে যদি ইনসাফ করতে পারবা না, এই আশঙ্কা হয়, তবে বিয়ে করো ওয়াহিদাতান, এক। আমরা ইনসাফের আশঙ্কা করি যে আমরা ইনসাফ করতে পারবো না একাধিক বিয়ে করলে, এই জন্য আমরা বিয়ে করি কয়জন? কি আপনারা করেন কয়জন? বরগুন এমন একটু বেশি করে নাকি? কয়জন? একজন। কেন একজন করি? ইনসাফ করতে পারবো না, জুলুম হয়ে যেতে পারে, এই আশঙ্কায় একজন করি। আরে আমি একজনে তো ঠিক মতো চালাইতে পারি না, কি বলেন? প্রত্যেকের বাড়িতে যায়, যদি আমি বাবিদের থেকে খবর লই যে বাবি একটু বলেন দেখি বাইরের ব্যাপারে, যে আপনার বাইরের মতো খারাপ মানুষ আর বাংলাদেশে নাই, কি বলেন? দেখবেন জরিপ করি, কয়জনের বাড়িতে গেলে খবর পাওয়া যাবে যে আপনার ভাই খুব ভালো মানুষ, আমার সব হক আদায় করে, এরকম রিপোর্ট খুব কম পাওয়া যাবে। তাহলে একজনে তো মিয়া ঠিক মতো ইনসাফ করতে পারি না। তা আল্লাহ পাকের জন্য বলছেন, যদি সাতজন হলে, দুইজন হলে, তিনজন হলে ইনসাফ করতে না পারো, তাহলে একজন। তাহলে হাদিসের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে পাইছেন চারটা। আচ্ছা, এখন এখানে পাইলাম চারটা, আবার বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস সেখানে পাইতেছি কয়টা? এগারোটা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু চারটার কথা বলছেন, আবার তার নবীর এগারোটার কথা বলছেন, এগারোটা করাইছেন, বিয়েগুলো আল্লাহ করাইছেন স্বয়ং, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের থেকে করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রত্যেকটা বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন। 25 বছর বয়সে কত বছর বয়সে, আবার 50 বছর বয়সে কত বছর বয়সে, সব বুড়া বুড়া। কেউ যদি বিয়ে করে নিজের ইচ্ছা মতো, তো এরকম বিয়ে করে না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি ফয়সালা, আরশে আজিমের ফয়সালা, এজন্য এরকম বিয়ে করছেন। আচ্ছা, এখন সাইরও পাইলাম, আবার এগারোও পাইলাম, এখন আমরা কোনটা আমল করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার ঠিক করে দিছেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনারে যে এগারোটা বিয়ে করাইলাম, এই এগারোটা বিয়ে খালিসাতাল্লাকা, এটা শুধু আপনার জন্য খালিস, মিন দুনিল মুমিনিন, আপনার উম্মতরা কোন মুমিনে কাজ করতে পারবে না, কোন মুমিনের জন্য এটা নাই, এটা খালি আপনার জন্য। তাহলে তিনটাই তো হাদিসে পাইছি, কি বলেন? তা হাদিস মানা যাবে না কেন? হাদিস অবশ্যই মানতে হবে, মানা যাবে, এটা ইমানের অংশ। কারণ চারটার কথা কোরআনে আসছে, এগারোটার কথা সহি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার মধ্যে আসছে, আবার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, খালিসাত আল্লাকা মিন দুনিল মুমিনিন, এই এগারোটা সারের সমন্বয়, আমার নবীর জন্য আমি এগারোটা করেছি, আপনাদের জন্য এগারোটা না, এটা অন্য মুমিন করতে পারবে না, আল্লাহ পাক নির্দিষ্ট করে দিচ্ছেন। আল্লাহ পাক যদি নির্দিষ্ট না করে দিতেন, তাহলে আমাদের জন্য এগারোটা জায়েজ হইতো, কি বলেন? আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হলো, মিয়া হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, এটাও আছে, মিয়া তুমি বসে বসে প্রস্রাব করো কেন, দাঁড়ায় দাঁড়ায় করো না কেন? তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন খালি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেন? তা হাদিসে কি খালি দাঁড়ায় কথা আছে, বসার কথা নাই? জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হইলো বসে করতেন। একদিন মাত্র একটা ঘটনা আসছে, কি করতেন? দাঁড়াই করছেন। কেন দাঁড়াই করছেন সেটাও হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি আসলেন ময়লা আবর্জনার স্থানে, কাওমের ময়লা আবর্জনা পালানোর স্থানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুইটা কারণে বসতে পারেন নাই। একটা হলো এখানে ময়লা আবর্জনা, বসলে কাপড়ে সবড়ে ময়লা লাগে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা ব্যাখ্যা আসছে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আহত অবস্থায়, অসুস্থ অবস্থায় ছিলেন, বসতে পারতেছেন না। আচ্ছা, আবার বলেন, যদি আপনি এখান থেকে কোনো জায়গায় যাইতেছেন, এমন টয়লেটে গেছেন যেখানে বসার কোনো ব্যবস্থা নেই। বসতে গেলে আপনার প্যান্ট পাঞ্জাবি পায়জামা সব নাফাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি কেমনে প্রস্রাব করবেন? কি বসে বসে করবেন তারপরেও, নাকি গাছে উঠে যাবেন? যেহেতু নিচে বসার জায়গা নাই এই জন্য আপনি বাসবে উপরে উঠে যাবেন, নাকি যে প্রস্রাবটা উপরের থেকে করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লাশাই হাত্তাল খিরাআহ, তোমাদের নবী তোমাদেরকে দুনিয়ার সব কিছু শিখান, তো শিখান টয়লেটের নিয়ম কানুন শিখান। সুবহানাল্লাহ, তিনি এমন উস্তাদ, এমন মুআল্লিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন সব দুনিয়ার এলেম শিখান, প্রস্রাব পায়খানা কেমনে করতে হয় এটা উম্মতকে শিখান। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যখন বিপদে পড়বো, অসুস্থ বসতে পারতেছি না, তখন তো এই মাসালা পামো কই, কেমনে আমি প্রস্রাব করবো? কি গাছে উঠে করবো, না গড়ে ছাদে উঠে যাবো, নাকি কোন দিকে যাই, কেমনে করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিছেন, তুমি অসুস্থ বসতে পারতেছ না, তুমি মাজুর বসতে পারতেছ না, আমি নবী শিখাই দিয়ে গেলাম দাঁড়ায় দাঁড়াইও করা যাবে, বসতে পারতেছ না তোমার অবস্থা, বসার পরিবেশ পাইতেছ না, সব ময়লা আবর্জনা, সেখানে তোমার বসার দরকার নাই, দাঁড়ায় দাঁড়ায় করো। তাহলে এই হাদিস মানা যাবে না কেন? এই হাদিস না মেনে তাহলে কি আমি যখন অসুস্থ হব বা ময়লা আবর্জনা হব তখন কি গাছের উপরে উঠে যাব? এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে ঠাট্টা করা, মস্কারা করা, আল্লাহর দিনকে নিয়ে খেলতামাশা করা, আরেকজনের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করা। আমার আপনার মধ্যে পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, আমার আপনার পছন্দ হইতে পারে নাও হইতে পারে, আমার কথা আপনি শুনলেও কিছু না, না শুনলেও কিছু না, কিন্তু আমার সাথে আপনি বিরোধিতা করতে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে খেলতামাশা করবেন, হাসি ঠাট্টা করবেন, এই অধিকার আল্লাহ পাক আমাদের কাউকে দেন নাই। আপনি সলাতের মধ্যে পায়ের সাথে পা লাগাইতে আপনার শরম লাগে, খারাপ লাগে, লাগাবেন না, ঠিক কথা, কিন্তু যারা লাগান তাদেরকে আপনি ঠাট্টা করে বলবেন তোমার নিচে দিয়ে শয়তান ঢুকবো, এটা সুন্নতের সাথে, আল্লাহর নবীর সুন্নার সাথে বেয়াদবি, চরম বেয়াদবি। এই অধিকার আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে দেন নাই। আইম্মায়ে কেরামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের মধ্যে অসংখ্য বিষয়ে ফিকহি মাসালা মাসাইলে ইখতিলাফ ছিল, কিন্তু কেউ একজনের আরেকজনের ঠাট্টা করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হলো হাত বাঁধবো কোথায়, নাবির নিচে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের মত হলো হাত বাঁধবো কোথায়। এজন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ফকিহ হয়ে তিনি ইমাম শাফিকে বলেন নাই, ও ইমাম শাফি আপনি তো আম্মাওয়ালা নামাজ পড়তেছেন, এই বেয়াদবি করেন নাই। কখনো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ফকিরা ইমাম মালিককে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলেন নাই, ও আপনি তো মহিলার মতো নামাজ পড়তেছেন, আম্মাওয়ালা নামাজ পড়তেছেন, এই চরম বেয়াদবি করেন নাই। কিন্তু আজকে আমরা এই সুন্নত গুলো নিয়ে, এগুলো 1400 বছরের একতলাপ, এগুলো ইসলামের সৌন্দর্য, এগুলো আমার পছন্দ নাও হতে পারে, আমি একটার উপরে আমল করি, নাবির নিচে হাত পা দিই, আমি একটার উপরে আমল করি, ঠিক আছে, কিন্তু তাই বলে আরেকজন ভাই যখন বুকের উপরে হাত বাঁধছে আমার এই কথা বলার অধিকার নাই, আপনি তো আম্মাওয়ালা নামাজ পড়তেছেন, এটা বলা মানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের সাথে বেয়াদবি করছেন। এটা যুগে যুগে সালাফেরা কেউ করেন নাই। এই একতলাপ আজকে নতুন একতলাপ না, এটা 1400 বছর পরে হঠাৎ করে তৈরি হয় নাই, এই একতলাপ 1400 বছর ধরে চলে আসতেছে, হাজার হাজার মুহাদ্দিসিন ফকি মুস্তাহিদ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, কেউ হাত এখানে বাঁধছেন, কেউ ওখানে বাঁধছেন, কেউ হাত বাঁধেন অনেক, কিন্তু তারা একজনের একজন এটা আব্বাওয়ালা নামাজ, এটা আম্মাওয়ালা নামাজ, এটা আফাওয়ালা নামাজ, এটা দুলাবাইওয়ালা নামাজ, এই জাতীয় কথা ঠাট্টা বিদ্রোপ করে তারা কখনো বলেন নাই। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো এটা হলো একটা বিনা দরকারি কথা, যে হাদিস আর সুন্নতের মধ্যে তফাত করা, মানে আরেকজনের বিরোধিতা করতে যাই, কোরআন সুন্নাকে অস্বীকার করা। কেউ যদি বুঝে শুনে কয় আমি হাদিস মানি না, তার ইমান থাকবে না। কারণ হাদিস মানে কোরআন এবং সুন্নাহ। কেউ যদি আমি কোরআন সুন্নাই মানি না, তার ইমান থাকে কেমনে? তাহলে আমরা হাদিসও মানবো সুন্নতও মানবো। জীবনের সমস্ত কাজ তিন ভাগে বিভক্ত, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ধরনের কাজ আছে, ব্যক্তিগত রুচির সাথে, ব্যক্তিগত আপনার চলাফেরার সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের আরবীয় খাবার পছন্দ করতেন, আরবীয় খাবার খাইতেন। এই খাবারগুলো উম্মতের জন্য সুন্নত না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে খাবার খাইতেন, আমাদের জন্য কি ওই খাবার খাওয়া সুন্নত? কি বলেন, ওই খাবার আপনি পাইবেন কই? নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগের খাবার, আরব দেশের খাবার, বর্তমানে তো আপনি খুঁজেই পাবেন না খাবারগুলা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যক্তিগত খাবারের সাথে সুন্নত সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপড় চোপড় পরিধান করতেন, ওই যুগের কাপড়ের কোম্পানি এই যুগের কাপড়ের কোম্পানি, ওই কোম্পানির কাপড় এখন পাইবেন কই পৃথিবীতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাইতেন, ওই যুগের বেডশিট, ওই যুগের কাঁথা, ওই যুগের বালিশ, ওগুলো এখন পৃথিবীতে পাইবেন কই আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবির কাটিং, জুব্বার কাটিং আমাদের এই জুব্বার সাথে কোনো মিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম জুব্বা জীবনেও পরেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহির যুগে এই জুব্বা সিলানের পদ্ধতি ছিল না। এরকম এত সুন্দর করি কাটিং করি, এই করি সেই করি, কত কিছু করি আমরা বানাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি যেরকম পড়তেন, ওই রকম পড়াই যদি সুন্নত হইতো, তাহলে তো এগুলো সিলাই তিলে কিছু করা যেত না, এগুলো ওই রকমই থাকতে হইতো। অর্থাৎ এই জাতীয় বিষয়গুলো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহিকে অনুসরণ করা সুন্নতের আওতাভুক্ত না। তবে এগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু নির্দেশনা দিচ্ছেন, পোশাকের নির্দেশনা দিচ্ছেন, খাওয়ার নির্দেশনা দিচ্ছেন। যেই যেই নির্দেশনাগুলো, যেমন ডাইন হাত দিয়ে হবে, বসে বসে খাইতে হবে, খাবারের প্লেটের এক কিনারা থেকে খাইতে হবে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারটা খাইছেন, ওই খাবারটা খাওয়া সুন্নাহ না। আরেক ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হইল ইবাদত, ইবাদত কেন্দ্রিক। এইগুলা সব হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে ইবাদত করছেন, কিয়ামত পর্যন্ত ওইভাবে ওই ইবাদত পালন করা সুন্নত। ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তিন নম্বরে নবী সাল্লাল্লাহু সাল্লামের কিছু আমল ছিল খাস, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। যেমন ওই যে বিবাহের কথা বললাম, খালাসাতাল্লাকা মিন দুরিল মুমিনিন, আল্লাহ পাক বলে দিয়েছেন এগুলো ইমানদারদের জন্য না, শুধু আপনার জন্য খাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামুল লাইল ফরজ ছিল, আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ করা হয়নি। এইরকম আরো কিছু আমল আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, তাহলে ওগুলো উম্মতের জন্য সুন্নত না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন প্রকারের সবগুলো আমল হাদিসের মধ্যে আসছে, কিন্তু হাদিসে আসছে আমরা তো তিন প্রকার আমল করব না, আমল করব তো এক প্রকার ইবাদতের গুলো অনুসরণ করব, কিন্তু বাকি অনেক গায়েবী বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন। মুসা আলাইহিস সালামের যুগের কথা বলছেন, আদম আলাইহিস সালামের যুগের কথা বলছেন, কত কথা নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন, এগুলো কি মানা যাবে না? কি বলেন, মানতে হবে, ঈমান আনতে হবে। আর আহলুল হাদিস শব্দটা যারা ব্যবহার করছেন, তারা ওই সময়ে আকীদার জন্য ব্যবহার করছেন, এটা ফিকহি মাসালার জন্য আহলুল হাদিস ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে কিসের জন্য? কি আপনারা আমার কথা বুঝতেছেন? কি সবাই চুপ করে রয়েছেন দেখি, নাকি ঘুমাইতেছেন? ওই যুগে এটাকে ফিকহের ভাষা হিসাবে করা হয় নাই, যে চার মাজহাব আছে, চার মাজহাবের সাথে আরেক মাজহাব বানানো হইলো আহলুল হাদিস, ফিকহি মাসালা মাসাইল, এরকম এরকম নাকি? এরকম কোন ফিকহি মাজহাব না এটা। এটা ব্যবহার করতেন ওলামায়ে কেরাম আকীদার জন্য, আকীদার ক্ষেত্রে, কারণ তখন আকীদার বিভ্রান্তি, একদিকে খারেজি একদিকে মোতাজিলা, একদিকে জাবরিয়া, একদিকে মুজাসসিমা, একদিকে কাদরিয়া, কত রকমের ফেতনা আকীদার দিক থেকে। তখন ওলামায়ে কেরাম বলতেন যে আমরা আকীদার ক্ষেত্রে আহলুল হাদিস, অর্থাৎ মা আনা আলাইহে ওয়া আসহাবি, এটারই আরেকটা শব্দ হলো আহলুল হাদিস, এটারই আরেকটা শব্দ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওলামায়ে কেরাম এই পরিভাষাগুলো ব্যবহার করতেন আকীদা বোঝানোর জন্য, পূর্বেকার ওলামারা সুন্নাহ শব্দ ব্যবহার করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের ছেলে ইমাম আবদুল্লাহ, আবদুল্লাহ বিন আহমদ, আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, তিনি একটা আকীদার বিরাট কিতাব লিখছেন, কিতাবের নাম কিতাবুস সুন্নাহ, কিতাব হলো আকীদা। তাহলে আকীদাকে তারা সুন্নাহ বলতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকীদার কিতাব লিখছেন, নাম হলো আল ফেকুল আকবর, আকীদাকে ফেকে আকবর বলতেন। এখানে আকীদা বোঝানোর জন্য যে আহলুল হাদিস মানে কোরআন এবং সহি হাদিসে যে আকীদাগুলো আছে আমি সেগুলোই বিশ্বাসী, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই আরেকটা শব্দ এটা। কারণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরেই বর্তমানে দেখবেন বাংলাদেশে পরীক্ষা করে দেখবেন নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, কামে সব আহলে শেরেক আহলে বেদা আছে না, নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, কাজে কারবারে আকীদায় আমলে দেখবেন সব আহলে শেরেক আহলে বেদা আহলে হাওয়া, আহলুল হাওয়া বুঝেন মানে ব্যক্তি পূজারী প্রবৃত্তি পূজারী, দেখবেন শেরেক দুনিয়া শেরেক করে কবরে সাজদা করে, শেরেক না, নাম আহলে সুন্নাত। তারপর কবর বাসের কাছে যে দোয়া করে, বাবা আমারে এটা দেন, খাজা আমারে এটা দেন, অমুক এটা দেন, কেউ ফিরে না খালি এতে গেলে খাজার দরবারে, তো এ তো আহলে শেরেক, কিন্তু নাম কি কয় আহলে সুন্নাত। এই জন্যই ওলামায়ে কেরাম বলতেন যে সব তো আহলে সুন্নাত, তবে আহলে সুন্নাতের নাম দিয়ে আহলে শেরেক চলতেছে, আহলে বেদাত চলতেছে, আহলে হাওয়া চলতেছে, আমরা হইলাম আহলে হাদিস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যেটা আছে এটার বাইরে আর কিছু মানি না। এই জন্য শব্দটা ব্যবহার করা হতো, এই শব্দটা লাগানো ফরজ ওয়াজিব কিচ্ছু না। কেউ বলে না যে আপনি আপনার নামের সাথে লাগাইতে হইব আপনি আহলে হাদিস, না হয় আপনি মুসলমান হবেন না, এই কথা আজ পর্যন্ত আল্লাহর জমিনে কোনো আলেম বলেন নাই। তা আপনি এটার বিরুদ্ধে এত হিংসা, এত প্রতিহিংসা লাগার দরকারটা কি? আমরাও বলি না যে ভাই আপনি হানাফি শব্দ ব্যবহার করবেন আপনি মুশরিক হয়ে যাবেন, এই কথা আমরা বলি না, ব্যবহার করেন অসুবিধা নাই, তবে আপনিও মুসলিম আমিও মুসলিম, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, মূল পরিচয় আমাদের মুসলিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হবে কি হয়, আল্লাহ বলেন এই খবরদার আহলে হাদিস না হয় মরিও না, কথা বলছেন, হে মুসলমান হানাফি না হয় মরিও না, কথা বলছেন, শাফি না হয় মরিও না, হাম্বলি না হয় মরিও না, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইতে হবে, মুসলিম হয়ে মরতে হবে, আহলে হাদিস হয়ে মরাও জরুরি না, হানাফি হয়ে মরাও জরুরি না, জরুরি কি মুসলিম হয়ে মরা। এটা হলো সংক্ষেপে প্রথম কথা।